لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله عليكم متفق عليه அபு ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு பர்ணனா கரன் அல்லாஹ் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் বলেছেন তোমরা তোমাদের চেয়ে নিম্ন পর্যায়ের লোকদের দিকে তাকাবে দেখবে তোমার স্তর যে অবস্থায় আছে তোমার উপরের লোকদের দিকে তাকাবে না তোমাদের চেয়ে নিম্ন পর্যায়ের যারা তাদের দিকে তাকাবে স্পষ্ট কিনা আপনি যেমন ভালো কামাই করেন যেমন 1000 রিয়াল কমটা গ্রহণ করলাম আরেকজন কামাই করে 800 আরেকজন সিত্তুমিয়া এরকম আর কি তো আপনি আপনার চেয়ে যার কামাই কম তার দিকে তাকাবেন আপনি দেখবেন না ও বাবা ও তো 2000 রিয়াল কামাই করে আরেকটা ও তো 3000 আরেকটা 5 ও তো 5000 মাফি এইগুলো একটা বেতনের লেভেল দুই নম্বর বেতন ছাড়াও উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম তোমার ইজ্জত বেশি তোমার বেতন কম কিন্তু ইজ্জত বেশি আছে কিনা সুবহানাল্লাহ আমি আপনাদেরকে জিজ্ঞেস করি পয়সার মান বেশি না ইজ্জতের মান বেশি আপনারা সবাই এটা বুঝেন সবাই দেখি বুঝে যখন কথা বলে তখন বুঝে আর না হয় গড়বড় হয়ে যায় লিস যখন বুঝেন তাহলে খেয়াল রাখবেন ইজ্জত রক্ষা করে চলার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম যার ইজ্জত বেশি তার দিকে তাকাও না যে কম মানে মান কম হলে তার দিকে তাকাও যার টাকা পয়সা বেশি তার দিকে তাকাও না এই গ্রেট যে বেশি নিয়ামত প্রাপ্ত তোমার চেয়ে তার দিকে তাকাবে না যে তোমার চেয়ে কম নিয়ামত প্রাপ্ত তার দিকে তাকাবে উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম যে তোমার উপরের স্তরের লোক তার দিকে তাকাবে না বলবে না রে বাবা 20 বছর যাবৎ আছি একটা বিল্ডিং তৈরি করতে পারলাম না ও 10 বছরে এসে 3টা বিল্ডিং করে নিয়েছে রে হ্যাঁ কী বলবেন এরকম কিছু লোক আছে না মাফি 20 বছর লাগে 30 বছর লাগে আল্লাহ যেভাবে তকদিরে লিখেছেন ওইভাবেই আপনি রিজেক্ট পাবেন কেউ কেউ আছে 1 বছরের ভিতরে অনেক বরকত হয় আর কেউ কেউ 10 বছরে বরকত হয় না আছে না তুমি চেষ্টা করো যা পাও আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ কম পাও রিজেক ভালো আলহামদুলিল্লাহ হালাল রিজেক অল্প আলহামদুলিল্লাহ হারাম রিজেক 10 কোটি পেয়ে কোনো লাভ আছে আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম কামাই অনেক করেছে আবার সদকা খেরাত করেছে হারাম কামাই থেকে 800 জনের হক আদায় করেছে আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলি থেকে কোনো ফায়দা হয়নি বলং এই সব তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে হারাম কামাই করে কোনো লাভ নেই সুদ খেয়ে লাভ নেই ঘুষ খেয়ে লাভ নেই ধোঁকা দিয়ে পয়সা কামাই করে লাভ নেই অল্প কামাই করেন হালাল আলহামদুলিল্লাহ এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য রেওয়ায়াতে বলেছেন কদ আফলাহা মান আসলামা ওয়া রুযিকা কাফাফান ওয়া কন্নাহু আল্লাহু বিমা আতা ওই ব্যক্তি সফল হয়ে গেল কামিয়াব হয়ে গেল দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব যে ইসলাম কবুল করল আর জীবন যাপন করার মতো কোনো রকম অর্থাৎ আরেকজনের কাছে হাত না পেতে জীবন যাপন করার মতো রিজিক পেয়ে গেল আর আল্লাহ তাকে যা দিয়েছেন এর উপর সে সন্তুষ্ট থাকলো, সে কামিয়াব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনি যা পেয়েছেন আল্লাহ শুকুর কি না? আজকে খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ, আর আমরা তো সবাই ধনী, তো আপনারা এখানে যারা আছেন সবাই ধনী, কিন্তু জানি না সবার বেশিরভাগ, হয়তো দুই একজন ভিন্ন ভিন্ন থাকতে পারে। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছে খামসিন দিরহাম আছে সে ধনী, মাত্র খামসিন দিরহাম, মরে গেলেন 10,000 টাকা, 15,000 টাকা, 15,000 টাকা যার কাছে আছে মনে করো আর কি, হে ধনী। সেখানে যারা আছেন বাংলাদেশ টাকায় 15,000 টাকা নাই, 20,000 টাকা নাই, ইন্ডিয়ান টাকায় নাই, আছে না নাই? মুর্শিদাবাদের লোক বলো, তুমি গরিব নাকি? সবাই ধনী, এই তো সেও ধনী, আলহামদুলিল্লাহ। ওই আমি গরিবদের সাথে আমার সম্পর্ক বেশি, এখন ফাহাদ বিলা যাই না সবসময়, বলো দিয়ে ডিউটি করে আলহামদুলিল্লাহ তারা ভালো কামাই করে, কিন্তু আমি যা মনে করি কয়েকটা ছেলে রয়েছে, সব সবাই যদি বলতে পারি না আল্লাহ আলাম, কিন্তু কিছু সাথী এরকম আমি দেখতে পাচ্ছি যাদের মন ধন, মন ধনী আলহামদুলিল্লাহ, আমার অনুমান হয় ধনী। আপনার মন ধনী? আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বলতে আপনারা যারাই এখানে আছেন আপনাদের সবার মন ধনী? যদি ধনী হয় তাহলে আপনারা সবাই ধনী, বলেন আলহামদুলিল্লাহ। লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিনাল গিনা গিনা নফসি। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেশি বেশি সম্পদ হলে মানুষ ধনী হয় না, ধনী হয় সে যার মন ধনী। তাই আমিও ধনী, বাংলাদেশি আমি ধনী, আল্লাহুম্মা লাকাল হামদ। তো আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। তুমি যে স্তরে আছো এই স্তরের নিম্ন স্তরে যারা রয়েছে তাদের দিকে তাকাও। আজকে দেখেন বাংলাদেশে জানতো কত লোক আমাদের মতো আরাম আয়েস করে থাকতে পাচ্ছে, সৌদিতেই নেই ভাই, অনেক মানুষ আছে, অনেক সৌদি নেই, বাংলাদেশ কিনবো, এই সৌদিতেই অনেক সৌদি আছে যাদের অবস্থা আপনি দেখছেন, আরেকজনের কাছে ভিক মাগে, মাগে না, দরজায় মসজিদের দরজার গোড়ায় বসে থাকে। এদের থেকে আপনি ভালো কিনা? আপনি যদি বলেন না না, ও গরিব হলেও ধনী, আচ্ছা বলেন তো, সে যদি গরিব হলেও ধনী হয় তাহলে আরেকজনের কাছে হাত পাতা তো, আরেকজনের কাছে যে হাত পাতায় সে কি ধনী হয়? তুমি আরেকজনের কাছে হাত পাতাও না, তুমি ধনী, কারণ তোমার মন ধনী। আমি বলেছি না, আমার নবী বলেছেন, তাহলে আপনি কি বলবেন? আপনার অমুক আর তমুকের কথা বেশ সত্য, না আমার নবীর কথা বেশ সত্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লাইসাল গিনা আন কাসরাতিল আরাদ ওয়ালাকিনাল গিনা গিনান নাফস। কত লোক পৃথিবীর বুকে এমন আছে যারা এক ওয়াক্ত খাবার খেতে পাচ্ছে না, যারা পানি স্বচ্ছ পানি পাচ্ছে না, এরকম লোক আছে বাংলার মাটি, বাংলার মাটিতেই পাওয়া যায়। খাবার খেয়ে পরিতৃপ্তি লাভ করতে পাচ্ছে না, এরকম লোক অনেক আছে। তোমাকে যে আল্লাহ তৌফিক দিল, তাই তুমি কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না? তাই তুমি তোমার চেয়ে উচ্চ পর্যায়ের যারা তাদের দিকে তাকাবে না, বলবে না ওর তো বাড়ি গাড়ি নারী সবই শীতাতপ নিয়ন্ত্রিত, আমি তো কিছুই পেলাম না রে, তাহলে তুমি হচ্ছে গরিব, বলো না আউযুবিল্লাহ। আর যদি তুমি বলো আল্লাহুম্মা লাকাল হামদ, ও আল্লাহ তুমি কত দিলে, আল্লাহ তুমি কত দিলে, আজ সকাল থেকে জাগলাম, আজ সারাদিন কত নিয়ামত তোমার উপভোগ করলাম, মৌলাই তোমার কি শুকরিয়া আদায় করবো, মৌলাই বলছি আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় আর শুকর আদায় করতে পারবো না, এটাই বলবো আলহামদুলিল্লাহ। কি বলবেন? আজকে আপনারা সবাই সুস্থ, খাওয়া খাবারও খেতে পাচ্ছেন, আমি হয়তো একটু অসুস্থ, আমি জানি, এতে ঘাড়ে ব্যথা, বুঝছেন তো, সত্যি বলছি ঘাড়ে ব্যথা, মাথায় একটু অসুবিধা অসুবিধা হচ্ছে, আমি একটু আগে কাকে ইশারা দিলাম, বললাম পারজিব মোয়া, বুঝছেন? কিন্তু এটা নিয়মা, অসুস্থ হলে ফায়দা, গুনাহ মাফ হয়, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মুসলমানদেরকে রোগ দেন, বিপদ দেন, রোগ দেন, বিপদ দেন, এর মাধ্যমে তার বান্দাদের গুনাহ খাতা মাফ করাতে চায়। এবারে যখন তাকে মৃত্যু দিবে, তখন তাকে নিষ্পাপ অবস্থায় মৃত্যু দিবে, বললাম আমরা মুসলমান খুব ভালো, আলহামদুলিল্লাহ, ইয়া রব তোমার শুকর আদায় করার তৌফিক দাও। তাই আসেন হাদিস, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার চেয়ে নিম্নস্তরের লোকজন যারা, তাদের দিকে তাকাবে, বড় লোকের দিকে তাকাবে না, বলবে না বাবা রে বাবা, ও তো এত বড় টাওয়ার নির্মাণ করলো, আমি তো কিছুই করতে পারলাম না। এটা বলবেন, আপনি নিচের লোকদিকের দিকে তাকাবেন, উপরের দিকে যদি তাকাও তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবে না, আর যদি নিচের দিকে তাকাও, আমার নবী বলছেন ফাহু আজদারু আল্লা তাজদারু নিয়মতাল্লাহি আলাইকুম, তাহলে তুমি আল্লাহর নিয়ামতকে তুচ্ছ ভাববে না যদি তুমি তোমার চেয়ে নিম্নস্তরের লোকজনের দিকে তাকাও। তাই আমরা সবাই বলি, আবারও বলি, আলহামদুলিল্লাহ। দেখেন তো, আপনি আজ জিব্বা নাড়াতে পারছেন, কথা বলতে পারছেন, কত লোক আছে জিব্বা দিয়ে কথা বলতে পারে না, আছে না? আপনি কান দিয়ে শুনতে পাচ্ছেন, কত লোক কান দিয়ে শুনে না, কত লোক এমন আছে যারা চোখ দিয়ে দেখতে পায় না, কত লোক এমন আছে যাদের এক হাত আছে আরেক হাত নাই, কত লোক এমন আছে যাদের দু হাত নাই, কত লোক এমন আছে যাদের এক পা আছে আরেক পা নাই অথবা দুই পাই নাই, এমন লোক আমরা দেখতে পাই যাদের উভয় হাত নাই, দুনো হাত নাই, দুনো পা নাই, বলেন সুবহানাল্লাহ, আছে কিনা ভাই? হ্যাঁ রে হ্যাঁ। কত লোক এমন আছে দেখতে সব ঠিকই আছে কিন্তু প্রতিবন্ধী, বুঝে না, ব্রেন নাই, উন্মাদ, উন্মত্ততায় ঘুরছে, আছে কি না? আল্লাহ তোমাকে ভালো অবস্থায় রেখেছেন, কত নিয়ামতের কি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। রব বলেছেন ওয়া ইন তাউদ্দু নিয়মতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনে গুনে গুনতে চাও তাহলে রবের নিয়ামতের নিয়ামতগুলি তোমরা গুনে শেষ করতে পারবে না। কত নিয়ামত উপভোগ করছে, আল্লাহুম্মা লাকাল হামদ। শেখ আব্দুল্লাহ আল বাসসাম রাহিমাহুল্লাহ বলছেন, যদি আমরা এমন অবস্থায় চলি তাহলে আমাদের মন শান্তি পাবে, যদি এই গুণটা আমাদের মধ্যে থাকে, উপরের দিকে না তাকাই নিচের দিকে তাকাই, মনের শান্তি, আলহামদুলিল্লাহ, কত সুন্দর শান্তি আসবে কিনা, রাহাতুল কলব, চিন্তা নাই। আর এমনি ভাবে কেউ যদি নিচের দিকে তাকায় তাহলে সে যা পেয়েছে এর উপর তার সন্তুষ্টি থাকবে, বলবে আলহামদুলিল্লাহ, আর যদি উপরের দিকে তাকায় সন্তুষ্টি নাই। আরেকটা কথা বলি, আমরা তো রবের শুকরিয়া আদায় করব, আর যদি কোনো মানুষ আমাদের প্রতি এহসান করে থাকে তারও নিয়মতান্ত্রিক শুকরিয়া আদায় করা দরকার, দরকার কি না? অনেকে বুঝে না, কেউ কেউ আছে দাও বাবা দাও, তুমি আর কী দিলে তাকে, আছে না? আমার নবী কী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। তাই আমি বলি, আপনার প্রতি এই সৃষ্টির মধ্যে যারা বেশি এহসান করেছেন তারা হচ্ছেন আপনার মা বাপ, ঠিক না? ঠিক। দ্বিতীয় স্তরে বলা যায় আপনার উস্তাদ, শিক্ষক, বলবেন না হয়তো উস্তাদ তার নিজের কথা বলছে, আমি আমার কথা বলছি না, আপনার প্রাইমারি স্কুলের টিচার তারও হক আছে, আছে না? মাদ্রাসার উস্তাদ তারও হক আছে, একটু উপর লেভেলে পড়লেন হাই স্কুল লেভেলে, হ্যাঁ, যেসব টিচার্সরা রয়েছিলেন তাদেরও হক রয়েছে, আরও উপরে গেছেন ওদেরও হক আছে, ওদের হক আদায় করবেন, অকৃতজ্ঞ হবেন না। কিন্তু একদম ছোটোবেলা মুক্তবে পড়েছেন উস্তাদের কাছে আলিফ বা তা থা পড়েননি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। পড়েছেন মক্তবে? ভুলো না উস্তাদকে, শুক্রিয়া আদায় করবে, মাঝে মধ্যে হাদিয়া উপঢুকন পাঠাবে। আর আমাদের যাদের যাদের আকিদা বিশ্বাস ঠিক হয়েছে, ওইসব উস্তাদদেরকে হাদিয়া উপঢৌকন দিয়ে তাদেরকে হকের দিকে আহ্বান জানাবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, তো দুই জিনিস, হাদিয়া পাঠাবো আর কিছু কিছু বই পুস্তক আকিদা মনে করো, আর হাদা কিছু কিছু কিছু বোঝাবার চেষ্টা করব, তাহলে উস্তাদদের হক আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। বললাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। শেখ আবদুল্লাহ আল বাসসাম বলেন রহমতুল্লাহ আলিহি, এগুলো হচ্ছে দুনিয়ার লাইনে তুমি নিচের দিকে তাকাবে আর আখেরাতের লাইনে উপরের দিকে তাকাবে, বুঝছেন কি? তিনি বলছেন আখেরাতের লাইনে উপরের দিকে তাকাবে। বলবেন উনি যখন সামনে যাচ্ছে তো আমি কেন যাব না আখেরাতের লাইনে, আর দুনিয়ার লাইনে খালি দুনিয়া তো দুনিয়া আখেরাতের সাথে দুনিয়ার কোনো তুলনা হয়? আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানাতি দুনিয়া তাজিনু ইনদাল্লাহি জানাহা বাউদাতান আও জানাহা বাউদাতিন মা সাকা মিনহা কাফিরান শারবাতামা। যদি দুনিয়ার ওজন মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানার ডানার পরিমাণ হতো, তাহলে আল্লাহ পাক এই পৃথিবীতে কোনো কাফিরকে এক কুলি পানি পান করতে দিতেন না। স্পষ্ট হচ্ছে কিনা কথাটা? যদি দুনিয়ার ইজ্জত আল্লাহর কাছে একটা মশার ডানা পরিমাণ হতো, তাহলে এই দুনিয়াতে একটা কাফিরকে আল্লাহ পাক এক কুলি পানি পান করতে দিতেন না। দুনিয়ার কোনো ইজ্জত আছে? তো দুনিয়ার দিক দুনিয়ার লেভেলে আপনি নিম্ন পর্যায়ের লোকের দিকে তাকাবেন, আর আখেরাতের দিকে বলছেন আম্মান নাযরু ফি আত-তাআতি ওয়াল কুরবাতি ফায়ানবাগি আন ইয়ানযুরা ইলা মান হুম আ'লা মিনহু ওয়া আন ইয়াতাবিরা নাফসাহু মিনাল মুকাসসিরিন ওয়া আন ইগবিতাহুম আ'লা সাবকিহিম ওয়া ইয়াজিদ্দা বিল লিহাক বিহিম। আখিরাত আল্লাহর ফরমাবরদারির ক্ষেত্রে, আল্লাহর নৈকট্য লাভের জন্য যারা তার চেয়ে উচ্চ পর্যায়ে রয়েছে তাদের দিকে তাকাবে, আর এদের দিকে দেখে সে নিজেকে মনে করবে আমি তো অনেক খাতা কুচুরি করি, আমার মধ্যে ত্রুটি রয়েছে, মনে করবে আমি হচ্ছি ত্রুটিকারীদের অন্তর্ভুক্ত, আর এদেরকে দেখে তার ভিতরে আবেগ সৃষ্টি করবে যেন সেও ওই রকম তাদের মতো ভালো কাজ করে। কথা সত্য না মিথ্যেটা? একজন সালাত পড়ে পাঁচ ওয়াক্ত আর আপনার মধ্যে ত্রুটি, অথবা একজন পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে প্রথম তাকবীর পয়ে পড়ে আর আপনি এরকম জামাত মিস, আর না হয় এক রাকাত মিস, আর না হয় তাকবীরে উলা মিস, আপনি বলবেন দেখো ও তো আমার সাথেই কাজ করে কিন্তু তার তাকবীরে উলা কখনো মিস হয় না আর আমার মিস হয়ে যায়, এটা কীরকম হয়? তখন আপনি তাকে দেখে তার থেকে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, বলুন ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে গিফতা, এটা মাফি মুশকিল, যেহেতু রব্বুল আলামিন বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন سارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين তোমরা তোমার রবের তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভ করার জন্য জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করে করে এগিয়ে বাড়ো, এগিয়ে এসো প্রতিযোগিতা করে করে। আচ্ছা বলেন তো প্রতিযোগিতা মানে কি? প্রতিযোগিতা মানে কি? একজন আরেকজনের আগের যাওয়ার চেষ্টা করা, তাই তো প্রতিযোগিতা। রব্বুল আলামিন বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করে করে এগিয়ে যাও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত লাভ করার জন্য, আর কি লাভ করার জন্য? জান্নাত লাভ করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, ক্ষমা লাভ করার জন্য এগিয়ে যাবে সবাই, চেষ্টা করে আমি আগে যাব। এমন জান্নাত পাওয়ার জন্য যার প্রস্থ হচ্ছে সাত আকাশ সাত জমিন, বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত যার প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য নয়, প্রশ্ন হচ্ছে সাত আকাশ সাত জমিনের পরিধি, সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যে জান্নাতটি মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালাদের জন্য, আল্লাহর নেক বান্দার জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, সেই জান্নাত লাভ করার জন্য তোমরা প্রতিযোগিতা করে করে এগিয়ে বাড়ো। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও। অন্যত্র বলেছেন ওই যে সূরাতুল মুতাফফিফিন আল্লাহ বলেন ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহর নেক বান্দাদের কথা উল্লেখ করলেন, জান্নাতের কিছু বিবরণ পেশ করলেন, তারপরে বললেন এই রকম জান্নাত পাওয়ার জন্যই মানুষকে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। দুনিয়া কামাই করার জন্য সে এক বিল্ডিং বানিয়েছে, আমি আরেকটা বানাবো, এটা একটা ব্যাপার নাকি, কি বলেন এটা একটা ব্যাপার? ওই কিছুদিন আগে গরিব ছিল, এখন বড় অট্টালিকার মালিক আছে কি না? কত বড় অট্টালিকা, এখন আর কিছুই খেতে পারে না, আছে কি না? দুনিয়ার কোনো ইজ্জত নাই রবের কাছে, ইজ্জত হচ্ছে আখেরাতের। কথা বুঝলেন? আপনি এত কামাই করলেন, বিল্ডিং বিল্ডিং বানালেন, অনেক কিছু, আদা ব্যাংক ব্যালেন্স মজুদ এক কোটি টাকা মানে, তবু অসুস্থ, তবু বলে আবার সৌদি আরব যাবো, ঠিক না? ঠিক মুমকিন মৌদ বুকরা, তবু বলে আবার যাবো, আস্তাগফিরুল্লাহ আলাদি, আছে কিনা এরকম? আরও পেতে চায়, পেট ভরে, পেট ভরে না, পেট ভরবে কোন সময়? মৃত্যু আসলে, এর আগে পেট ভরবে না। তাই এমন কাজ করা উচিত আমাদের সকলকে, যে কাজ করলে আমার সাথে দুনিয়াতেও থাকবে আখেরাতেও থাকবে, যখন আমি মারা যাব তখনও আমার সাথে এ কাজ আমার কাজ যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মানুষ মারা যায় তার তিনটি সাথী হয়, দুটি সাথী ফিরে আসে, এক সাথী তার সাথে যায়। এই তিন সাথী কি? একটা হলো তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, মা বাপ স্ত্রী বউ বাচ্চা সব, এলাকার লোকজন দল গোষ্ঠী ইত্যাদি। আরেক সাথী হলো তার টাকা পয়সা, কোটি কোটি টাকার ব্যালেন্স বানিয়ে রেখেছে ইসলামী ব্যাংকে, আর না হয় সরাসরি সুদী ব্যাংকে, আর না হয় অমুক ব্যাংকে আর তমুক ব্যাংকে। কত কোটি টাকার এসে নিজেই বলতে পারে না, যখন মৌত আসে যাবে কই টাকা পয়সা, বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? মানুষ যখন মারা যায় তিন সাথী তার হয়, দুই সাথী তার ফিরে আসে, এক সাথী তার সাথে যায়, ওই সাথী হলো তার আমল। কি যাবে ভাই? আপনি পাঁচ ওয়াক্ত সালাত পড়েন, আপনার সাথে এই আমল থাকবে। আপনি আল্লাহর কালাম পড়েন, ওইটা আপনার সাথে থাকবে। আপনি সদকা খেরাত করেন, ওইটা আপনার সাথে থাকবে। আপনি হজ করেন, যাকাত আদায় করেন, ওইটা আপনার সাথে থাকবে। আপনি গরিবদেরকে দান খেরাত করেন, ওইটা আপনার সাথে থাকবে। আপনি মসজিদ নির্মাণ করে দিয়েছেন, ওইটা আপনার সাথে থাকবে। মাদ্রাসা ইতিমখানায় দান করেছেন, ওইটা আপনার সাথে থাকবে। সদকায় জারিয়া হিসাবে কিছু রেখেছেন, ওইটা আপনার সাথে থাকবে। আচ্ছা বলেন তো, আপনি যদি অসৎ আমল করেন ওইটা কি আপনার সাথে থাকবে না? থাকবে কি? যদি আপনি সিনেমা হল বানিয়ে দেন ওইটা আপনার সাথে যাবে, বলুন আউযুবিল্লাহ। যদি আপনি একটা অশ্লীল কাজ ফিল্ম ইত্যাদি তৈরি করেন, দেখেন আরেকজনকে দেখান, ওইটাও আপনার সাথে থাকবে, নাউযুবিল্লাহ। যদি আপনি তাস খেলেন, পাতা খেলেন, জুয়া খেলেন, ওইটাও আপনার সাথে থাকবে। যদি আপনি সুদ খান, ঘুষ খান, ধোঁকা দিয়ে কামাই করেন, ওইটাও আপনার সাথে থাকবে, কারণ ধোঁকার এইটাও একটা আমল, নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আপনার আমল আপনার সাথে থাকবে। নেক আমল করলে নেক বদলা পাবেন, আর অসৎ আমল করলে অসৎ বদলা পাবেন। যেমন কর্ম তেমন ফল, বুঝেন তো? ওই উর্দু ভাষা আগে আমরা ছোটোবেলা যখন মাদ্রাসায় পড়তাম একটা কথা বলতাম, জয়সি করনি ওয়সি ভরনি, জো না মানে মর কে দেখ বেহস্ত ভি হ্যায় দুজখ ভি হ্যায়, জো না মানে মর কে দেখ জেসি বিরনি জেসি করনি ওয়েসি ভরনি, জো না মানে কর কে দেখ বেহস্ত ভি হ্যায় দুজখ ভি হ্যায়, জো না মানে মর কে দেখ। সত্য না মিথ্যে? যা বলছে, তুমি যেমন করবে তেমনই সমান তেমনই তুমি ফল পাবে। বেহেস্ত আছে, জান্নাত আছে, দুজক আছে, যদি তুমি না মানো তাহলে মরে দেখো। না মানো তাহলে কি করে দেখো? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। তাহলে আমি বলি আপনাদেরকে, আপনারা জান্নাত পেতে চান? যারা জান্নাত পেতে চান একবার হাত তুলেন। ইয়া রব, আমাদের সকলকে জান্নাতি বানাও। হাত নামান। যদি আপনি জান্নাতি জান্নাতে জান্নাতে যেতে চান, জান্নাতি হতে চান, তাহলে শিরিক বেদাত থেকে বাঁচার পরে সবচেয়ে বড় যে আমল হবে তা হচ্ছে সালাত। কি হলে সালাত যখন যায় তখন অলস হবে না। অনেক মানুষ এমন আছে, অনেক মুসলিম এমন আছে, যখন পার্থিব জীবনের ডিউটি আদায় করার জন্য যায় তখন নিরলস থাকে, আর যখন সালাত পড়তে যায় তখন অলস হয়ে যায়। সবাই বলেন আউযুবিল্লাহ। আপনারা বলেন আমি, আমরা জান্নাতে যেতে চাই, তাহলে সালাত আদায়ের ক্ষেত্রে অলসতা থাকবে? অলসতা থাকবে? যাদের অলসতা থাকবে না আরেকবার হাত তোলেন। ইয়া রব, তৌফিক দান করো, পাঁচ ওয়াক্ত সালাত আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক। বাস হাত নামান। আজকের এই আলোচনা এতটুকু। জান্নাত লাভের পথ নিয়ে, দুজক থেকে বাঁচার জন্য নিজেদের আগ্রহ ব্যক্ত করে আমরা আজকের এই আলোচনা এখানেই শেষ করলাম। রবের দরবারে আবেদন করছি, ও রব, তুমি আমাদের সকলকে জান্নাতি বানিয়ে দিও, আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দিও। মাওলানা, তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আমাদের সকলকে হালাল কামাই করার তৌফিক দাও। হারাম থেকে বাঁচার তৌফিক দাও। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار হে রব, তুমি আমাদের সবার নেক আমল কবুল করো। আমিন। আমাদের ইজ্জত তুমি বাড়িয়ে দাও। আমিন। দুনিয়াতে বাড়িয়ে দাও। আমিন। আখিরাতে বাড়িয়ে দাও। আমিন। জাহান্নাম থেকে নাজাত দাও। আমিন। কবর আযাব থেকে নাজাত দাও। আমিন। জান্নাতুল ফিরদাউসবাসীদের অন্তর্ভুক্ত করো। আমিন। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আল্লাহ হক বুঝে হকের উপর চলার তৌফিক দাও। আমিন। না হক থেকে বাঁচার তৌফিক দাও। আমিন। হারাম থেকে বাঁচার তৌফিক দাও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين